আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন ক্বালু ইন্না কুন্না ক্বাবলু ফী আহলিনা মুশফিকিন ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন আল্লাহ ভীরুদের জন্য, মুত্তাকীদের জন্য, ইমানদারদের জন্য। আর আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখেছেন কাফের, মুশরিক, অবাধ্য, নাফরমানদের জন্য। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি সর্বপ্রথম জান্নাতে দরজা নক করবেন এবং জান্নাতে প্রবেশ করবেন। আমরা তাফসীর করব সূরা তুরের আয়াত নম্বর 25 থেকে। আল্লাহ পাক এরশাদ করছেন, ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন। জান্নাতীদের অবস্থা সম্পর্কে এরশাদ করছেন যে জান্নাতীরা একে অপরের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করবে, একে অপরের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে। কালু, আর বলবে, ইন্না কুন্না ক্বাবলু ফী আহলিনা মুশফিকিন। জান্নাতে চলে যাওয়ার পরে জান্নাতীরা একে অপরের সাথে আলাপ আলোচনা করবে, আর দুনিয়ার অবস্থা পৃথিবীতে যখন ছিল, দুর্বল ছিল, দুর্গত ছিল, নির্যাতিত ছিল, ওই অবস্থাগুলি তারা উল্লেখ করবে। আল্লাহকে ভয় করতো আর জালেমদেরও ভয় ছিল, তো এইসব কথা উল্লেখ করবে। কালু, তারপর, ইন্না কুন্না ক্বাবলু ফী আহলিনা মুশফিকিন, এর পূর্বে আমরা নিজ পরিবারে বড়ই ভয়ে ভীত ছিলাম। ভয় আল্লাহর শত্রুদের ভয় ছিল, অসৎ লোকদের ভয় ছিল, সামাজিকভাবে তাদের জুলম অত্যাচার হইতো, এইরকম ভয়ে জীবনযাপন করেছে নির্যাতিত হয়ে, যেমন অনেক সাহাবাই কেরামরা নির্যাতিত হয়েছেন কাফের জালেমদের হাতে। আর এইরকমই মুসলিম সমাজেও জালেমদের দাপটে অনেক যারা সৎ মানুষ, দুর্বল মানুষ, তা নির্যাতিত হচ্ছে। এরা সকলে এই দুনিয়ার অবস্থাটাকে স্মরণ করে আপোষে আলোচনা করবে। আর কেউ কেউ বলেছেন যে তাদের ভয় ছিল যে আমরা ইবাদতবন্দি করছি কিন্তু কবুল হচ্ছে কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাহান্নামের আজাব থেকে মুক্তি পাবো কিনা, জান্নাত হাসিল করতে পারবো কিনা, এই সম্পর্কে আমরা ভয়ে ভীত ছিলাম। ফামান্নাল্লাহু আলাইনা, সুতরাং আল্লাহ পাক আজকে আমাদের উপর অনুগ্রহ করেছেন। ওয়াকান আযাবাস সামুম, এবং আমাদেরকে রক্ষা করেছেন ঝলসে দেওয়া বাতাসের শাস্তি থেকে। আযাব, শাস্তি আর সামুম বলা হয় এমন গরম বাতাস যা মানুষের শরীর, চোখ, মুখ, মুখমণ্ডল ঝলসিয়ে দেয়। তো জাহান্নামের আগুনের তাপে জাহান্নামীদের চেহারা, শরীর ঝলসিয়ে দেবে। এই জন্য এখানে বলা হয়েছে যে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেছেন এমন বাতাস থেকে যেটা গরম, জাহান্নামের বাতাস যা মানুষের শরীরকে, মুখমণ্ডলকে ঝলসিয়ে দিয়ে থাকে। আর কোন কোন তাফসীরকাররা বলেছেন যে সামুম জাহান্নামের একটি নাম, অর্থাৎ আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আযাব থেকে, শাস্তি থেকে রক্ষা করেছেন। ইন্না কুন্না মিন ক্বাবলু নাদউহু, এর পূর্বে পৃথিবীতে আমরা আল্লাহর কাছেই দোয়া করতাম, আমরা শিরিক করতাম না আর অন্য কাউকে ডাকতাম না। ইন্নাহু আল বাররুর রাহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ পাক রব্বুল আলমিন অনুগ্রহকারী। আল বার, বার আল্লাহর ক্ষেত্রে অনুগ্রহকারী মানুষের ক্ষেত্রে, আর বার সৎকর্মশীল। আরবিতে বারের আর একটা অর্থ হয় স্থলকে বার বলা হয়, বাহারের জলভাগের বিপরীত। ওয়াল্লি ইয়াসাইরুকুম ফিল বাররি ওয়াল বাহরি, আল্লাহ পাক বলেছেন। তাহলে ক্ষেত্র বিশেষে অর্থ করতে হবে, একটা শব্দের অনেকগুলি অর্থ অনেক সময় হইতে পারে, বিশেষ করে আরবি ভাষায়। আল্লাহ পাক বলছেন যে জান্নাতীদের ভাষায় যে আমরা তার কাছে দোয়া করতাম, তাকে ডাকতাম, আর নিশ্চয়ই আল্লাহ পাক বড় অনুগ্রহকারী আর রহিম, বড় দয়াবান। ফাজাক্কির হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, সুতরাং তুমি উপদেশ দিতে থাকো। ফামা আনতা বে নেমাতে রব্বিকা বে কাহিনি ওয়ালা মাজনুন, এই আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সান্ত্বনা দেওয়া হয়েছে। হে নবী, তোমার কাজ হচ্ছে মানুষকে উপদেশ দেওয়া, ভালো কথা বলা, তাই করতে থাকো, কারণ তুমি আল্লাহর রহমতে যা তারা বলছে তা ন, তারা মিথ্যা কথা বলছে। ফামা আনতা বে নেমাতে রব্বিকা, আল্লাহর অনুগ্রহে তুমি কাহেন, গণক নও, ওয়ালা মাজনুন, আর পাগলও নও। তাহলে ওরা গণক বললে কি হবে, ওরা পাগল বললে কি হবে, আমি পাগল নাই কেউ পাগল বললে কি আমার ক্ষতি, আমি পাপি নয় কেউ পাপি বললে আমার ক্ষতি কি, কোনো চিন্তা করিও না। আমি আকুলুনা শায়ের, আল্লাহ বলছেন, নাকি এই কাফের মুশরিকেরা নবীকে শায়ের, কবি বলবে, না তারাব্বাসু বিহি রাইবাল মানুন, আর কাফের মুশরিকেরা বলতো যে মুহাম্মদ সম্পর্কে আর মুহাম্মদের সাথী সঙ্গীদের সম্পর্কে আমরা প্রতীক্ষায় রয়েছি যে কখন ইয়ে মারা যায়, মুহাম্মদ বিদায় হইলেই দুনিয়া থেকে আমরা আরাম পেয়ে যাবো। আউযু বিল্লাহ, এইরকম কথা আল্লাহর শত্রুরা, আল্লাহর দিনের শত্রুরা আর আম্বিয়া রসুলগণ শত্রুরাই বলতে পারে। এই কথা আল্লাহ পাক উল্লেখ করেছে যে এরা নবীকে কবি বলে, আর বলে আমরা অপেক্ষায় রয়েছি, রাইবাল মানুন, কালচক্রের অপেক্ষায়, আমরা কালচক্রের অপেক্ষায় রয়েছি। রাইব কালচক্র অপেক্ষা, আর মানুন মানে হচ্ছে মত, কালচক্রে যে মানুষের মৃত্যু আসে, আর যে কোনো মানুষের মৃত্যু আসবে, কিন্তু যারা আল্লাহর অবাধ্য লোক তারা মনে করে যে না, আমার আগে অন্যরেই মারা যাবে, আমি পরে মারা যাব। এই কথা যদিও জানে যে আমাকেও মরতে হবে, কিন্তু নিজেই যে আগে মারা যেতে পারে এই কথা চিন্তা করে না। তো আবু জাহাল, আবু লাহাব, ওইরকম উদ্বাস, এবার আবিয়া আরব কাফের নেতারা এটাই ধারণাই ছিল যে আমরা বেঁচে থাকবো আর মোহাম্মদ আমাদের আগেই এখান থেকে বিদায় নেবে, তাহলে আমরা আরাম পেয়ে যাব। আল্লাহ পাক বলছেন, কুল হে নবী, বলে তারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, ফাইন্নি মাআকুম আল মুতারাব্বিসিন, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রয়েছি। তোমরা আল্লাহর আযাবের অপেক্ষা করছো আমার ধ্বংসের, আর আমি তোমাদের ধ্বংসের অপেক্ষা করছি। কে ধ্বংস হয় দেখাই যাক। আমতা আমরুহুম আহলামুহুম বিহাযা, নাকি তাদের বিবেকে এটাই বলে, তাদের বিবেকে এটাই বলে যে মোহাম্মদ মিথ্যাবাদী, তাহলে 40 বছর পর্যন্ত একটাও মিথ্যা কথা কেন তার প্রমাণ করতে পারলে না। আমহুম কওমুন তাগুন, বরং তারা হচ্ছে সীমালঙ্ঘনকারী জাতি, তাদের বিবেকে বলে না, তারা সীমালঙ্ঘনকারী, বাড়াবাড়ি কথাবার্তা বলে। আমিয়া কুলুনা তাকাউওয়ালাহু, নাকি তারা বলে থাকে যে মোহাম্মদ এই কোরআনকে রচনা করেনি। তাকাউওয়ালাহু মানে নিজে গড়ে বলছে, কালা মানে বলা, আর তাকাউওয়ালা মানে মন গড়া কথা বলা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন গড়া কথা বলছে, এই কোরআন রচনা করছে। বাল্লা ইউমিনুন, বরং এরা অবিশ্বাসী, বিশ্বাস করে না। ফালিয়াতু বিহাদিস মিসলিহি ইন কানু সাদিকিন, এরা যদি সত্যবাদী হয় যে মোহাম্মদ রচনা করছে, তো তোমরা তো মোহাম্মদের চেয়ে তো পণ্ডিত শিক্ষিত আছো, যারা অক্ষরের জ্ঞান রাখতো, তো তোমরা এই রকমের একটা বাণী নিয়ে এসো, তোমরা রচনা করো। আম খালিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, এরা কি বিনা কিছুতেই সৃষ্টি হয়েছে, মানে এদের কোনো সৃষ্টিকর্তা নেই, এমনিতেই সৃষ্টি হয়ে গেছে, প্রাকৃতিকভাবে পৃথিবীতে জন্ম নিয়েছে আর প্রাকৃতিকভাবে মারা যায়, এসবের পিছনে কোনো শক্তি নেই। আম হুমুল খালিকুন, নাকি স্রষ্টা আছে কিন্তু নিজেই নিজের স্রষ্টা, নিজেদেরকে নিজে সৃষ্টি করেছে। তাহলে নাস্তিককে বলেন যে এমনিতেই প্রাকৃতিক হয়ে গেল, দুনিয়ার অন্য কিছু প্রাকৃতিক হইল না, আপনার যন্ত্রপাতি প্রাকৃতিক হইল না, কারখানায় তৈরি হার, মানুষ প্রাকৃতিক, সব প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ। আল্লাহ পাকের আযাবকে আজকাল প্রাকৃতিক দুর্যোগ বলা হচ্ছে, এটি নাস্তিকদের কথা। আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরযা, নাকি তারা আকাশসমূহ আর জমিন সৃষ্টি করেছে। বাল্লা ইউকিনুন, বরং এরা অবিশ্বাসী, বিশ্বাস করে না। আম ইনদাহুম খাজায়েন রাব্বিক আম হুমুল মুসাইতিরুন, নাকি হে নবী তোমার প্রতিপালকের ভাণ্ডার তাদের কাছে রয়েছে। আম হুমুল মুসাইতিরুন, নাকি তারা এর নিয়ন্ত্রক, তাদের হাতে এর নিয়ন্ত্রণ রয়েছে, যে যাকে ইচ্ছা দেব, যার কাছ থেকে ইচ্ছা কেড়ে নেব। আল্লাহ ভাগ বন্টন করে থাকেন, আল্লাহ পাকের ভাগ হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি রাসূল করেছেন আল্লাহর ইচ্ছা, আর তোমরা নিজেরা নিয়ন্ত্রণ করবে আর নিজেরা ভাগ বাটোয়ারা করবে, এটা তোমাদের হাতে ছেড়ে দেওয়া হয়নি। আমলাহুম সুল্লামু ইয়াস্তামিউনা ফি, নাকি তাদের কাছে সিঁড়ি রয়েছে যা দিয়ে ওপরে চড়ে আকাশে গিয়ে তারা শুনেছে বা শুনে থাকে যে কোনটা ঠিক। ফালিয়াতে মুস্তামিউহুম বিসুলতানি মুবিন, তাদের কেউ শ্রবণকারী যদি থাকে তাহলে স্পষ্ট দলিল প্রমাণ পেশ করুক যে আমি আকাশে গিয়ে সিঁড়ি বয়ে গিয়ে শুনে এসেছি। আমলাহুল বানাতু ওয়ালাকুমুল বানুন, নাকি আল্লাহ পাকের তো শুধু মেয়ে সন্তান রয়েছে, ওয়ালাকুমুল বানুন, আর তোমাদের ছেলে সন্তান। অর্থাৎ আরব কাফের মুশরিকরা বলতো যে ফেরেশতার আল্লাহর মেয়ে, আর তারা বলতো যে তাদের ওই যে দেবী লাতুজ্জামানাত, এগুলি আল্লাহ পাকের মেয়ে, আর আল্লাহ পাকের ইবাদতের সাথে সাথে আল্লাহ পাকের মেয়েদের ইবাদত করতে হয়। উজ্জা আজিজ থেকে, আজিজের স্ত্রীলিঙ্গ, তো এই উজ্জা দেবী ছিল তাদের, মানাত মান্নান থেকে দেবী, তো এগুলোকে বলতো যে এগুলি কেন পূজা করবেন, এগুলি আল্লাহ পাকের মেয়ে, আর ফেরেশতা আল মালায়েকা বানাতুল্লাহ, ফেরেশতা আল্লাহ পাকের মেয়ে। তাই আল্লাহ বলছেন আল্লাহ শুধু মেয়ে থাকলে একটা ছেলে সন্তানের কথা বললে না। হ্যাঁ, কাফের মুশরিকরা বলতো না, হ্যাঁ খ্রিস্টানরা বলতো, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের পুত্র বলে, কিন্তু কাফের মুশরিকরা তারা বলতো না। ওয়ালাকুল বানু, আর তোমরা আবার ছেলে সন্তান পছন্দ করো, মেয়ে হইলে জীবন্ত দাফন করে দাও, কেমন চরিত্র তোমাদের। আমতাস আলহম আজরান ফাহম মিন মাগরামি মুসকালুন, নাকি হে নবী তাদের কাছে তুমি কোনো পারিশ্রমিক চাও, যার ফলে সেই পারিশ্রমিকের চাওয়ার ফলে তাদের ওপর ঋণ হয়ে যাচ্ছে, এই ঋণের বোঝায় তারা ভারাক্রান্ত হয়ে পড়েছে। ফাহম মিন মাগরামিন মুসকালুন, যার কারণে তারা এই ঋণে ভারাক্রান্ত হয়ে পড়েছে, যে তুমি ইসলামের দাওয়াত দিয়ে তাদের কল্যাণের পথে ডেকে তাদের কাছে টাকা পয়সা চাও, টাকা পয়সা দিতে পারছে না, যার ফলে ঋণগ্রস্ত হয়ে গেছে, আর ঋণের বোঝা তাদের উপর চেপে যাচ্ছে, সেই জন্য তারা ইমান নিয়ে আসে না, এমনটাও তো না। আম ইনদাহুমুল গায়ব ফাহুম ইয়াকতুবুন, নাকি তাদের কাছে অদৃশ্যের জ্ঞান রয়েছে যা তারা লিখে থাকে, যে সব কল্পনা জল্পনা করে থাকার কথা বলে থাকে। আম ইউরিদুনা কাইদান ফাল্লাযীনা কাফারু হুমুল মাকিদুন, নাকি তারা ষড়যন্ত্র করে থাকে, চক্রান্ত করে থাকে, চক্রান্ত করতে চায়। শুনে রাখো, ফাল্লাযীনা কাফারু, যারা অস্বীকারী যারা কুফরি করে, আর তারাই চক্রান্তের ফাঁদে পড়বে, হুমুল মাকিদুন, তারাই চক্রান্তের ফাঁদে ফাঁসবে। আমলাহুম ইলাহুন গায়রুল্লাহ, নাকি তাদের আল্লাহ ছাড়াও কোনো উপাস্য রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক শরীক থেকে অংশীদার থেকে পাক পবিত্র। আম্মা ইউশরিকুন, যা তারা শরীক করে থাকে তা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পবিত্র, আল্লাহর কোনো শরীক নেই। ওয়া ইয়ারাউ কিসফাম মিনাস সামাই সাকিতান ইয়াকুলু সাহাবুম মারকুম, আরবরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন দাওয়াত শুরু হলো তখন মাঝে মাঝে তারা অলৌকিকত্ব দেখতে চাইতো, মুজিজা, যে তুমি যদি নবী হও তো এইরকম কিছু দেখিয়ে দাও, পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেখিয়ে দাও যে আকাশ থেকে ফেরেশতা নামছে আর কথা বলছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো। তো আল্লাহ পাক বলছেন, দেখো মুজিজা অলৌকিকত্ব দেখে যে হিদায়ত হবে কোনো জাতি হয়নি, ফেরাউনের জন্য নয় মুজিজা এসছে তারপরে হিদায়ত হয়নি। তো এই আরব কুরাইশরাও ওই রকমই, এদের যদি মুজিজা আসে তারপরে এমন মুজিজা যে ওপর থেকে আকাশ থেকে দেখছে যে পাথর বর্ষণ হচ্ছে বা আকাশের কোনো খণ্ড ভেঙে পড়ছে, তাহলে বলবে যে না না এটা মেঘমালা, এমন কিছু বলে বাহানা করে দেবে, ইমান নিয়ে আসবে না, বলবে না যেটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাক সত্য এবং আল্লাহর দিন সত্য, আল্লাহ রাসূল সত্য। ওয়াইয়ারাও কিসফা মিনাস সামাই, আকাশের কোনো টুকরো যদি তারা দেখতে পায় সাকেতান খসে পড়তে, ইয়াকুলু, তাহলে বলবে সাহাবু মারকুম, এটা হচ্ছে স্তরে স্তরে স্তূপকৃত মেঘমালা, মেঘগুলি যারা উড়োজাহাজে সফর করেছে তারা মেঘের ওপর দিয়ে যখন যাচ্ছে তখন দেখবেন, এর এমনিও নিচে থেকে অনেকটা বোঝা যায় কিন্তু উপরে গেলে আরো বোঝা যায় যে মেঘগুলি কি থাক থাক হয়ে আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে বলছেন যে তারা যদি আকাশের কোনো অংশ ভেঙে পড়তে দেখে তাহলে ইয়াকুলু, এইরকম মুজিজা যদি আল্লাহ দেখিয়ে দেন যে আকাশের কিছু অংশ খসে পড়ে গেল, কোন তারকা খসে পড়ে গেল, ইয়াকুলু, তারপরেও তারা ইমান নিয়ে আসবে না, বলবে সাহাবুন মারকুম, এটা মেঘমালা যা পুঞ্জীভূত হয়ে রয়েছে। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তাফসীরের দিকে আবার ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের তাফসীরের দিকে। সূরায়ে তুরের আয়াত নম্বর 42 সে আমরা ছিলাম, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আম ইউরিদুনা কাইদান ফাল্লাযীনা কাফারু হুমুল মাকিদুন, তারা কি ষড়যন্ত্র করতে চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে, মুমিনদের বিরুদ্ধে? যদি কেউ ষড়যন্ত্র করে সৎকর্মশীলদের বিরুদ্ধে, আল্লাহর নেক বান্দাদের বিরুদ্ধে, তাহলে জেনে রাখো, ফাল্লাযীনা কাফারু, যারা কাফের অস্বীকারী, আল্লাহ পরকালকে অস্বীকার করে, যারা অবাধ্য, হুমুল মাকিদুন, তারাই চক্রান্তের ফাঁদে আটকা পড়বে। আম লাহুম ইলাহুন গায়রুল্লাহ, নাকি তাদের আল্লাহ ছাড়াও কোনো উপাস্য আছে, আল্লাহ ছাড়া সত্য উপাস্য নেই, হ্যাঁ ভ্রান্ত উপাস্য আছে, বাতিল উপাস্য আছে, হয়তো যে উপাস্য যার উপাসনা করা হচ্ছে সেই এই কথাই বলেনি, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এটা সমস্ত আম্বিয়া রসুলগণের দাওয়াত। আম লাহুম ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি তাদের কোনো এলাহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি তার কাজে একও একক, তার কাজগুলি আর কেউ করেনি করে না, সুতরাং তার এবাদত তাকে একও একক মানতে হবে। আর মুশরিকরা আল্লাহ পাককে বলতো সৃষ্টিকর্তা, রিজিক দাতা, মানে আল্লাহর কাজগুলি ঠিক আল্লাহর জন্য, কখনো বলতো না যে লাত উজা মানাত, এসব উপাস্য আমাদেরকে রিজিক দিয়ে থাকে, এসব নিয়ন্ত্রণ করে থাকে, এসব সৃষ্টি করেছে আমাদের কাউকে, কাউকে ছেলে দিয়েছে, এরকম মনে করতো না। তাদেরকে যদি জিজ্ঞেস করো, আল্লাহ পাক নবীকে বলছেন এই কাফের মুশরিকদেরকে, যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনকে কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই তারা জবাবে বলবে আল্লাহ। তাহলে আল্লাহর কাজগুলিতে আল্লাহর তাওহীদ একত্ব তারা ঠিক মানত, শিরক কোথায় করত, বান্দা যে কাজগুলি করে নেকির আশায় আল্লাহ পাকের নৈকট্য লাভের আশায় সেখানে গিয়ে শিরক করত। আর কি অজুহাতে শির করতো, যে এরা এই দেবদেবী এই আমাদের উপাস্যগুলি লাতুজা মানাত, এরা সৎ লোক ছিল, সুতরাং এরা আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ওয়াসিলা, মানাবদম ইল্লালি করিবুন আল্লাহি জুলফা, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে এদের ইবাদত করছি, এদের পূজো করছি, এদের উপাসনা করছি। হাওলাই সোফা ইন্দাল্লাহ, বলতো যে এরাই আল্লাহর কাছে আমাদের সুপারিশ করে দেবে মাধ্যম। আর এই ওয়াসিলা আর মাধ্যম এই নাম দিয়ে মুসলিম উম্মতেও শিরকের অনুপ্রবেশ ঘটেছে। আল্লাহ পাক যেন সকলকে হেদায়ত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলম ইরশাদ করেছেন, সুবহান আল্লাহ আম্মা ইউশরিকুন, মানব জাতি যে শির করে তা থেকে আল্লাহ পাক রব্বুল আলম পাক পবিত্র। ওয়াইন ইয়ারাও কিসফা মিনাস সামায় সাকিতান, তারা যদি আকাশ থেকে আকাশের কোন অংশ খসে পড়তে দেখে তাহলে ইয়াকুলু, বলবে সাহাবু মারকুব, তারপরে ঈমান নিয়ে আসবে না, বলবে যে এটা হচ্ছে পুঞ্জীভূত মেঘ, মেঘেরই একটা অংশ ভেঙে পড়েছে। আর আজকালকার এই সায়েন্সের যুগে বেদিনরা বলবে যে এটা প্রাকৃতিক বিষয়, এটা প্রাকৃতিক বিষয়, এটা এইরকম হয়েছে ওই রকম হয়েছে ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাকের রাজা ভূমিকম্প ব্যাখ্যা করে দিল যে অমুক জায়গায় ওই হয়েছে, সেই জন্য এরকম হয়েছে, সব প্রাকৃতিক। বন্যার আজাব আসলে বলছে সব প্রাকৃতিক। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আজাব সতর্ক বাণী পাঠিয়েছেন এই আজাব দিয়ে সংশোধন করতে চান, যে দুনিয়ার কিছু শাস্তি পেয়ে যাতে করে সংশোধন করে আর আগামী জীবনটাকে সুন্দর করে, আখেরাত যেন খারাপ না হয়, এটা বুঝে না অধিকাংশ মানুষ। এইরকমই কাফের মুশরিকরা ছিল, তাদের কাছে মুজিজা পাঠিয়ে লাভ নেই, মুজিজা পাঠিয়ে যে হেদায়ত হবে তা হবে না। ফাজারহুম হাত্তা ইউলাকু ইয়াউমাহুমাল্লাযী ফীহি ইউসাকুন, হে নবী তাদেরকে ছেড়ে দাও, তাদের অবস্থায় তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে দাওয়াত দিতে থাকো, জবরদস্তি করা তোমার কাজ না। হাত্তা ইউলাকু ইয়াউমাহুমাল্লাযী ফীহি ইউসাকুন, যতক্ষণ পর্যন্ত তারা সেই দিনের সম্মুখীন না হয় যেই দিন তারা বজ্রাহত হবে, ইউসাকুন, যেদিন তারা হুশহারা হয়ে যাবে, সায়েকা মানে বেহুশ হয়ে যাওয়া, যেদিন বজ্রাহত হবে আর হুশ দিশে থাকবে না, অর্থাৎ কিয়ামতের দিবস পর্যন্ত ছেড়ে দাও আল্লাহর জন্য, আল্লাহ পাক তাদের মাঝে ফয়সালা করবেন। আল্লাহ পাক বলছেন ইয়াউমা লা ইগনি আনহুম কাইদুহুম শাইয়া, স্মরণ করো সেই দিনকে যেই দিন তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। তাদের পৃথিবীতে অনেক ষড়যন্ত্র করেছে মুমিনের বিরুদ্ধে, তৌহিদ প্রতিষ্ঠাকারীর বিরুদ্ধে, সুন্নতের অনুসারীর বিরুদ্ধে অনেক চক্রান্ত করেছে, কিন্তু আখেরাতে বিচার দিবসে সেই দিন তাদের এই চক্রান্ত কোনো কাজে আসবে না। ওয়ালাহুম ইউনসারুন, আর তাদের কেউ সাহায্য কারোর থাকবে না, তাদের সাহায্য করা হবে না। ওয়া ইন্না লিল্লাযীনা যালামু আযাবান দুনা যালিক, আর নিঃসন্দেহে যারা জালেম, আর জালেম যারা শিরক করে তারাও জালেম, যারা যে কোনো পাপ করে তারাও জালেম, আর যারা কোনো সৃষ্টির ওপর অত্যাচার করে তারাও জালেম, নিশ্চয়ই জালেমদের জন্য শাস্তি রয়েছে। দুনা যালিকা, এর পূর্বে অর্থাৎ পরকালের শাস্তির পূর্বেই শাস্তি রয়েছে, বা এছাড়াও, দুনা মানে পূর্বেও হয় আর দুনা আর অর্থ হয় যে ছাড়া, তো তাদের জন্য এছাড়াও আজাব রয়েছে, অর্থাৎ আখেরাতের জাহান্নামের বিচার দিবসের আজাব শাস্তি ছাড়াও আজাব রয়েছে, সেটা হচ্ছে পার্থিব আজাব, যে আজাবের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের বহু আয়াত উল্লেখ করেছেন। আল্লাহ পাক সূরা সাজদাতে ইরশাদ করেছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, অবশ্যই তাদেরকে আমি, ওয়ালা নুযিকান্নাহুম, আসাদন করাবো, মিনাল আযাবিল আদনা, নিকটবর্তী শাস্তি, দুনাল আযাবিল আকবার, মহাশাস্তির পূর্বে, মহাশাস্তি ছাড়াও তাদেরকে নিকটবর্তী আজাব, মানে দুনিয়ার আজাব, দুনিয়ার মানসিক আজাব, শারীরিক আজাব, ব্যক্তি জীবনে শাস্তি, পারিবারিক আজাব, আপনার সামাজিক আজাব, রাষ্ট্রীয় আজাব, বিভিন্ন রকমের আজাব আল্লাহ পাকে রয়েছে, আসমানি আজাব, জমিনি আজাব, বহু রকমের আল্লাহ পাকের আজাব পৃথিবীতে রয়েছে। কেন? লা আল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা সংশোধন করে ফিরে আসে। ওয়ালাকিন আকসার আহম লা ইয়ালামুন, তবে অধিকাংশ লোক কিন্তু এসব বোঝে না, জানে না যে আল্লাহ পাকের আজাব, দুনিয়াতে এত মার খাচ্ছি, ধাক্কা খাচ্ছি, ক্ষয়ক্ষতি হচ্ছে, আর্থিক ক্ষতি হলো, পারিবারিক সমস্যার সৃষ্টি হলো, না সংশোধন করতে চায় না। আল্লাহ পাক বলছেন ওয়াসবির লি হুকমি রব্বিক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রবের হুকুমের অপেক্ষায় তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ পাকের যতক্ষণ পর্যন্ত নির্দেশ না হয়েছে উত্থান পতনের, বিজয়ের, তুমি ধৈর্য ধারণ করো। ফাইন্নাকা বিআয়ুনিনা, কারণ তুমি আমার চোখের সামনে রয়েছো। আল্লাহ পাক তার এখানে চোখের কথা উল্লেখ করেছে, আইনুনের বহুবচন হচ্ছে আয়ুন, তো আল্লাহ পাকের চোখ আল্লাহ বলেছেন, মানে কাল্পনিক কোনো চোখ না, অবাস্তব চোখ না, আল্লাহর চোখ আছে, তবে আল্লাহর চোখ আল্লাহর মতো, আল্লাহর জন্য যেমন উপযোগী হয়, কোনো সাদৃশ্যতা নাই, কারোর সাথে তুলনা নেই, তুলনা করা হচ্ছে কুফুরি, যেমন অস্বীকার করা হচ্ছে কুফুর। আপনি আল্লাহর চোখ নেই মানে অন্ধ, আল্লাহর হাত নেই, পা নেই, ঘোড়া না, তাও না। আর তুলনা করা যে আল্লাহর হাত কারো মতো, সেটাও গুমরাহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা হিনা তাকুম, হে নবী তুমি তোমার প্রতিপালকের প্রশংসা বিজড়িত তাসবিহ করো, পবিত্রতা ঘোষণা করো, হিনা তাকুম যখন তুমি দণ্ডায়মান হবে, যখন দাঁড়াবে। কোথায় দাঁড়াবে? কয়েকটি তাফসির রয়েছে। একটি তাফসির হচ্ছে যখন সলাতের উদ্দেশ্যে দাঁড়াবে নামাজের জন্য, তার এই তাসবিহ হচ্ছে সানা পড়া। আপনি তাকবীরে তাহিমার পরে আপনি যে ইস্তিফতার দোয়া রয়েছে, সে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা আসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা গায়রুকা হুক, আল্লাহু বাইদ বাইনি ওয়া বাইনাই হুক, আর ইন্নী ওয়াজাহতু ওয়াজহি আল্লাযী ফাতারাস সামাওয়াতি, এগুলো সব তাকবীরে তাহিমার পরে যে কোনো একটা পড়লেই যথেষ্ট, এই বিষয়টিকে বোঝানো হয়েছে। আর কেউ কেউ বলেছেন হিনা তাকুম যখন তুমি দাঁড়াবে, মিনান নওম ঘুম থেকে, বিছানা থেকে উঠবে, তখন আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে যে আল্লাহ আরো একদিন তোমাকে আত্মা ফিরিয়ে দিলেন। সুতরাং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ঘুম ভাঙলে। আর কেউ কেউ তাফসীর করেছেন যে তোমার রবের প্রশংসার সাথে সাথে তাসবিহ করো, হিনা তাকুম যখন দাঁড়াবে কোনো মজলিস অনুষ্ঠান থেকে, যেকোনো অনুষ্ঠানে থাকলে অনুষ্ঠান থেকে যখন অনুষ্ঠান বরখাস্ত হবে, সে দুনিয়ার অনুষ্ঠান হোক আর দিনের অনুষ্ঠান হোক, তখন সুন্নতি দোয়া কাফফারাতুল মজলিসের তিরমিজির হাদিসে রয়েছে, সেই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পড়বে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই পাঁচটি বাক্য। তাহলে ওই মজলিসে যে সব ওয়াসার কথা হয়েছে, ভুল ভ্রান্তি হয়েছে, আল্লাহ পাক মাফ করে দেবেন যদি সেগুলি কাবিরা পর্যন্ত না পৌঁছে। অমিন আল্লাহ, রাতের কিছু অংশে তাসবিহ করো, রাতে ইবাদতমন্দি করো, তাহাজ্জুদকে বোঝানো হয়েছে ফাসাব্বিহু, রাতের কিছু অংশে তাসবিহ করো, ওয়া ইদবার আন-নুজুম, আর তারকাগুলি যখন অস্তমিত হয়ে যায়, তারকা পৃষ্ঠ দেখিয়ে দেয় মানে তারকা যখন বিদায় নেই, তারকা কখন বিদায় নেই, যখন তারকাগুলি ডুবে যায়, ওয়া ইদবার আন-নুজুম, তারকা নক্ষত্ররাজি যখন অস্তমিত হয় তখন তুমি তাসবিহ করো। এই তাসবিহ কোন তাসবিহ? কেউ কেউ বলছে ফজরের সুন্নতকে বোঝানো হয়েছে, ফজরের সুন্নত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাকাত আল-ফজরে, ফজরের দুই রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, পৃথিবী আর পৃথিবীতে যত আল্লাহ পাকের নিয়ামত রয়েছে সবকিছুর চাইতে উত্তম, কারণ এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আপনার দুই রাকাত সুন্নত ফজরের উত্তম প্রতিদান আপনি দুনিয়াতেও পাবেন আখেরাতেও পাবেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের দুই রাকাত সুন্নত সফরেও ছাড়তেন না, আর বেতর ছাড়তেন না, বাকি অন্যান্য সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে পড়তেন না। আর কেউ কেউ বলেছেন যে ওয়া ইদবার আন-নুজুম, যখন তারকাগুলি অস্তমিত হবে তখন তাসবিহ করো, এর মানে সকাল হয়ে গেছে, এখন সকালবেলা সকালের জিকির আজকারগুলি করো, সকালে বেশ কিছু সুন্নতি জিকির আজকার রয়েছে। এখানে আমাদের সূরা তুরের তাফসীর শেষ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়াতেও সম্মানিত করেন, আল্লাহ পাক আখেরাতেও সম্মানিত করেন, আর সমস্ত পেরেশানি বালা মুসিবত থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন, আল্লাহ পাক জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।